কননিচিওয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হল রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আমাদের সঙ্গে আপনারা যোগ দিন, আমরা একসঙ্গে জাপানি ভাষা শিখব এবং জাপানি সংস্কৃতি সম্পর্কে জানব। আজ আমরা শিখব ষষ্ঠ পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে আপনার টেলিফোন নম্বর কত। গত পর্বে দেখেছি আমাদের এই আসরের প্রধান চরিত্র থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না তার টিউটর সাকুরাকে তার ডরমিটরিতে আমন্ত্রণ জানিয়েছে। আজও তাদের মধ্যে কথাবার্তা চলবে। তাহলে চলুন শুনে নেওয়া যাক পাঠ ৬ এর কথোপকথন। আজকের মূল বাক্য হল আপনার টেলিফোন নম্বর কত। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্নাকে সাকুরা কিছু একটা জিজ্ঞেস করতে চায়, তাই সে আরম্ভ করল এভাবে। আচ্ছা বলুন তো মিস আন্না, তোকোরোদে, আচ্ছা বলুন তো, বা যাই হোক ইত্যাদি। এই কথাটি একটি সংযোজক অব্যয় যা প্রসঙ্গ পাল্টে নতুন কোন প্রসঙ্গে কথা আরম্ভ করার সময় ব্যবহার করা হয়। এরপর আন্নার উদ্দেশ্যে কথা বলার জন্য বলা হচ্ছে আন্না সান। তারপর সে জিজ্ঞেস করছে দেনওয়া বাঙ্গো ওয়া নামবান দেসু কা, আপনার টেলিফোন নম্বর কত। এটাই হচ্ছে আমাদের আজকের মূল বাক্য। দেনওয়া বাঙ্গো হল টেলিফোন নম্বর, নাম হচ্ছে একটি প্রশ্নবোধক শব্দ যার অর্থ কি, এবং বাম মানে হল সংখ্যা। কাজেই এই দুটি শব্দকে একসঙ্গে বললে নাম বাম অর্থ দাঁড়ায় সংখ্যা কত। নান কথাটি দ্বিতীয় পাঠেও শিখেছি, তখন আমরা কুরেওয়া নান দেসকা অর্থাৎ এটা কি এই কথাটি শিখেছিলাম। শারমিন সান, আপনার স্মৃতিশক্তি খুব ভালো। দেনওয়া বাঙ্গো ওয়া নামবান দেসকা, আপনার টেলিফোন নম্বর কত, এটি বেশ প্রয়োজনীয় একটি বাক্য, তাই চলুন এটি অনুশীলন করা যাক। আর মনে রাখবেন এটি কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে উচ্চারণ করতে হবে। দেনওয়া বাঙ্গো ওয়া নামবান দেসু কা, আন্না উত্তর দিল এই যে আ ইয়ে মানে ইত্যাদি। যখন আপনি এতো কথাটি বলবেন তখন এর এ অংশটি একমাত্রা লম্বা করে বলতে হবে। এতো আমি নিজেও অনেক সময় বলি এতো, এটি বেশ কাজের একটি শব্দ। কোনো কিছু বলতে গিয়ে তাৎক্ষণিকভাবে উপযুক্ত শব্দটি খুঁজে না পেলে তখন কথাবার্তা চালু রাখতে এই ফিলার শব্দটি ব্যবহার করা হয়। আন্না তার টেলিফোন নম্বরটি মনে করার চেষ্টা করল এবং তারপর সেটি বলল এভাবে। শূন্য আট শূন্য এক দুই তিন চার। আচ্ছা চলুন আজ আমরা শূন্য থেকে দশ পর্যন্ত গণনা শিখে ফেলি। ঠিক আছে, তাহলে শূন্যকে কি বলা হয়? ডে। এছাড়া অন্যভাবে বলা যায় জেরো। এরপর এক, ইচ। আর দুই, নি। তিন হচ্ছে সাম। চার হল ইয়ম। চারকে অন্যভাবে বলা যায় সি। পাঁচ হল গো। ছয় মানে রোক। সাত হল নানা। সাতকে আরেকভাবে বলা যায় সিচি। আট হচ্ছে হাচি। নয় হল কিউ অথবা কু। আর দশ মানে হল জু। অনুগ্রহ করে এগুলো বারবার অনুশীলন করুন। আন্নার কাছ থেকে টেলিফোন নম্বর পাওয়ার পর সাকুরা বলল আরিঙ্গাতো, ধন্যবাদ। এই কথাটির অর্থ তো আপনারা আগে থেকেই জানেন, তাই না? যা কুন্দো দেওয়া ও শিমাসনে, তাহলে এরপর আমি আপনাকে ফোন করব, ঠিক আছে? যা মানে হল তাহলে। এটি হল আগের প্রসঙ্গের সাথে পরের বাক্যটিকে সম্পর্কযুক্ত করার জন্য সচরাচর ব্যবহৃত একটি শব্দ। তাহলে এর আরো মার্জিত রূপটি কি? সেক্ষেত্রে বলা হবে সরে দেওয়া অথবা দেওয়া। পরের শব্দটি হল কুন্দো, এর অর্থ এবার অথবা পরের বার। এখানে সাকুরা পরের বার অর্থটি বোঝাচ্ছে। দেনওয়া মানে টেলিফোন, ও হচ্ছে কর্মপদ নির্দেশকারী পার্টিকেল যা কর্মপদের পর বসে। শিমাস হল ক্রিয়াপদ যার অর্থ করা। ক্রিয়ার মাস রূপটি শুধুমাত্র বর্তমানের ঘটনার ক্ষেত্রেই নয়, ভবিষ্যতে ঘটবে এমন ধারণা প্রকাশ করতেও ব্যবহার করা হয়। আর বাক্যের শেষে থাকা নে পার্টিকেল দিয়ে পারস্পরিক সম্মতি বোঝায়, অর্থাৎ বক্তা ও শ্রোতা উভয়ই অবগত রয়েছে এমন কোন বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। আচ্ছা, শিমাস কথাটি কিভাবে ব্যবহার করা হয়? এই কথাটিকে আপনি ভিন্ন ভিন্ন বিশেষ্য পদের সঙ্গে যুক্ত করে অনেকগুলো ক্রিয়াপদের অর্থ প্রকাশ করতে পারেন। যেমন এটিকে বেঙ্কিও অর্থাৎ লেখাপড়া কথাটির সঙ্গে জুড়ে বলা যায় বেঙ্কিও ও শিমাস, লেখাপড়া করা। আবার ডিওরি অর্থাৎ রান্না শব্দটির সঙ্গে জুড়ে দিয়ে বলা যায় ডিওরি ও শিমাস, রান্না করা। আচ্ছা, আমরা বাংলায় বলি পড়াশোনা করা বা রান্না করার মতো, তাহলে শিমাস কথাটির মানে করা? ঠিকই ধরেছেন। এবার পাঠ ৬ এর কথোপকথন আরেকবার শুনে নেওয়া যাক। ところでアンナさん、電話番号は何番ですか？ 080-1234。 ありがとう。じゃあ、今度電話をしますね。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। শারমিন সান, আপনার কোনো জিজ্ঞাসা আছে? আসলে একটা বিষয় আমাকে ভাবাচ্ছে। আমরা যখন হিরাগানা অক্ষরে ওয়া পার্টিকেলটি লিখি তখন ওয়া না লিখে হা লেখা হয়, অথচ উচ্চারণ করি ওয়া, এর কারণ কি? তাহলে এই ব্যাপার চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, অতীতে প্রসঙ্গ নির্দেশক পার্টিকেল ওয়া কথাটির উচ্চারণ ছিল হা এবং এটি লেখাও হতো হা। শব্দটির উচ্চারণ যুগে যুগে বদলে ওয়া হয়ে গেলেও বানান কিন্তু আগের মতোই হা রয়ে গেছে। একই কথা প্রযোজ্য হবে কোন্নিচিওয়া অর্থাৎ কেমন আছেন বা নমস্কার বা সালাম শব্দের ওয়া অংশটির ক্ষেত্রে। এর উচ্চারণ ওয়া হলেও বানান হচ্ছে হা। দেনওয়া ও শিমাস অর্থাৎ আমি আপনাকে ফোন করব। এই কথাটিতে ব্যবহৃত কর্মপদ নির্দেশক ও এর উচ্চারণও অতীতে ভিন্নভাবে করা হতো, কিন্তু বর্তমানে এর উচ্চারণ ও, তবে লেখার সময় আগের উচ্চারণটি লেখা হয়। এর লিখিত রূপটি যাচাই করতে অনুগ্রহ করে আমাদের পাঠ্যবই দেখুন অথবা ইন্টারনেটে এই অনুষ্ঠানের হোম পেজ দেখুন। এই ছিল আজকে টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পড়ব। আচ্ছা শারমিন সান, এই শব্দটি শুনে বলুন তো আপনার কি মনে হয়? এটা হলো টেলিফোনের শব্দ, তাই না? একদম সঠিক। এবার পরের শব্দটি শুনে দেখুন তো। রিং, এটাও তো মনে হচ্ছে টেলিফোনেরই শব্দ, তাই না? হ্যাঁ, রিং কথাটি হলো ডায়ালযুক্ত টেলিফোনের রিংটোন। এটি অ্যালার্ম ঘড়ির শব্দ বোঝাতেও ব্যবহার করা হয়। জাপানি ভাষা শেখার আজকের আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না মনে মনে বলছে, টেলিফোন পেলে আমার করণীয় হল প্রথমে বসি বসি বলে আমার নাম জানিয়ে দেওয়া। আমি সত্যি বলতে চাই, হাই মুশি মুশি আন্না দেস, কামনা করছি কেউ আমাকে খুব শিগগির ফোন করবে। বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। আজকের মূল বাক্য ছিল দেনওয়া বাঙ্গো ওয়া নামবান দেসু কা, আপনার টেলিফোন নম্বর কত? আগামী পর্বে আমরা দেখব আন্না এবং সাকুরা একসঙ্গে কেনাকাটা করবে। বন্ধুরা, আশা করি আপনারাও সঙ্গে থাকবেন। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।